আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের আলোচ্য বিষয়, প্রায় প্রত্যেক জুমায় যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে, যেহেতু আমাদের যে মাস ঢুকেছে আরবি বছরের হিজরি বছরের প্রথম মাস, আর সেই নিয়ে বিভিন্ন সতর্কবাণী, সেই নিয়ে ইতিহাসের পাতায় বিচরণ, স্মৃতিচারণা যাকে বলে, আর এই স্মৃতিচারণার জন্যে একটি বিশেষ ইতিহাস রয়েছে। কার ইতিহাস? কার ইতিহাস? মুসা আলাইহিসসালামের সাথে ফেরাউনের ইতিহাস, বহু প্রাচীন ইতিহাস। আর তারপরে হুসেনের হত্যাযজ্ঞ, যে তিনি শহীদ হয়েছেন কারবালাতে, তার ইতিহাস এখানে জড়িয়ে আছে। তো আমরা আজকে আলোচনা করব ভালো দিকটা নিয়ে। আমরা ইতিহাস আলোচনা করব না, আমাদের এই মাসে করণীয় কি সে নিয়ে কিছু মাসলা মাসাইল আপনাদের সামনে তুলে ধরব। আপনারা নিশ্চয়ই জানেন এই যে বারো মাসের সিস্টেম, চাঁদের মাসের বারো মাসের সিস্টেম, এটা কখন থেকে? এটা কি হিজরতের পর থেকে, না হিজরতের আগেও বারো মাস ছিল, মাসের হিসাব ছিল, বছরের হিসাব ছিল, আগেও ছিল? কখন থেকে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়িমু ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মাসের গণনা হলো আল্লাহর কাছে কত? বারো মাস আল্লাহর কিতাবে। কোন দিন থেকে? যেদিন থেকে তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে এই বারোটা মাসের মধ্যে চারটি মাস হচ্ছে হারাম মাস। হারাম মানে নিষিদ্ধ মাস, নিষিদ্ধ মানে পবিত্র মাস। সেই মাসে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের প্রতি অত্যাচার করো না। সেই চার মাসে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না, যুদ্ধ বিগ্রহ ঝগড়া ঝামেলা করো না। বাকি আটটা মাসে করতে পারো, তাই না? কোন মাসেই না, কিন্তু বিশেষ করে এই চারটা মাসে তোমরা করো না। তার মানে এই চারটে মাসের সম্মান দিতে হবে। এই চারটে মাস কে কে বলতে পারবে? এই চারটে মাস কে কি? আরবি বছরের যে চারটা মাস আমাদের কাছে পবিত্র, যে পবিত্র মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, সেই চারটি মাস কোন কোন মাস? অনেক মানুষই বেখবর, জানে না, এই জন্য সমানে যুদ্ধ বিগ্রহ ঝগড়া বিবাদ দাঙ্গা ফাসাদ সন্ত্রাস ইত্যাদি চালিয়ে যায়। কিন্তু জাহিলি যুগের লোকেরা কি করত? জাহিলি যুগের লোকেরা সম্মান করত, যুদ্ধ করলো, বাপের হত্যাকারীকে দেখলো, যা এই মাসটা পবিত্র মাস বলে না তোকে দেখতাম। যেমন আমরা রমজানে যদি কেউ আপনার সঙ্গে ঝগড়া করতে আসে কি বলি? আমি আনা সাইম, বুঝতে পারছেন? তো সেই রকমই এই চারটে মাসের সম্মান আছে, পবিত্র মাস। সেই মাস, সেই চারটে মাস কি কি? তিনটে মাস হচ্ছে পরপর, জুলকাদা, জুলহজ্জা আর মুহররম, পরপর তিনটে। আর একটা মাঝখানে আছে, সেটা হচ্ছে রজব, রজব মাস। অনেক মানুষের জানা নেই যে চারটে মাসে আমাদের যুদ্ধ বিগ্রহ বিশেষভাবে নিষিদ্ধ, সেই চারটে মাস হচ্ছে পরপর তিনটে, জুলকাদা, জুলহজ্জা আর মুহররম। আর মাঝখানে হচ্ছে জুমাদা, আর সানি আর শাবানের মাঝে, সেটা হচ্ছে কি? রজব মাস। এই রজব মাস হচ্ছে পবিত্র মাস। আমাদের এই মাস পবিত্র মাস, মুহররম মাস। এই মাসে কি করতে হবে? প্রথমত আমাদের যুদ্ধবিগ্রহ করা চলবে না, বিশেষভাবে সম্মান দিতে হবে, তাজিম করতে হবে। দ্বিতীয়ত এই মাসে রোজা রাখতে হবে, কারণ আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহ সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। এই মাসের রোজা হচ্ছে রমজানের পরে শ্রেষ্ঠ রোজা। যেমন তাহাজ্জুদের নামাজের মর্যাদা হলো ফরজ নামাজের পরে, তাই না? ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। তেমনি মুহররম মাসের রোজা হলো ফরজ রোজার পরে শ্রেষ্ঠতম রোজা। এই মুহররম মাসের রোজা বলতে বুঝবেন না যে আশুরার রোজা। আশুরার রোজা পৃথক বৈশিষ্ট্য। মুহররম মাস মানে কি? গোটা মুহররমের রোজা। অনেকে ভাবে যে মুহররমের, যেমন জিলহাজ্জাতে আমরা রেখেছিলাম প্রথম 10 দিন, প্রথম 9 দিন রোজা রাখতে হয়। অনেকে মনে করে মুহররমও 1 থেকে 10 দিন রোজা রাখতে হয়। না, এরকম না। আপনি রাখেন পুরো মাসটা, পুরো মাসটা রোজা রাখেন, আপনি রাখতে পারেন। তবে উত্তম হলো পুরো মাস না রাখা। কেন? যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াসুমু শাহরান কামিলান ইল্লা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান ছাড়া কোন মাস পরিপূর্ণ রোজা রাখতেন না। তাহলে বোঝা গেল যে মুহররমের রোজা বলতে যত পারেন আপনি, যেমন সুবিধা যেমন সুযোগ, বেশি বেশি করে রোজা রাখা। এ নয় যে পুরো মাসটাই রাখতে হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাখেননি। আপনি চেষ্টা করবেন যাতে বেশি বেশি রোজা আমরা রাখতে পারি। এখন যদি না পারি তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে, তবে ফরজ না। কোন মাসে কোন দিনের রোজা? আশুরার রোজা। আর আশুরার সাথে ইহুদিদের মানে বৈপরীত্য করতে গিয়ে আর একটা রোজা রাখতে হয়, দুটো রোজা রাখতে হয়, তাই না? কোন দিন? 9 তারিখ এবং 10 তারিখ, বলছি বিস্তারিত ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল যে বেশি বেশি করে এই মাসে রোজা রাখতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখেননি, কোনো কারণে রাখেননি, এই পুরো মাস রাখেননি, অথবা রাখা ঠিক নয় বা রাখা মানে পরে জেনেছেন যে ফজিলতেই, ইত্যাদি হতে পারে। আচ্ছা, মুহররমের আশুরার রোজা ভালো নাকি আরাফার রোজা বেশি উত্তম? আরাফার রোজা বেশি উত্তম। কেন? আরাফার রোজাতে আগে পিছে 2 বছরের গোনা মাফ হয়, আর মুহররমের রোজাতে বা আশুরার রোজাতে 1 বছর কা গোনা মাফ হয়। তাহলে এখনই যে বললেন যে মুহররমের রোজা রমজানের পর শ্রেষ্ঠ, আর ওদিকে আরাফার রোজা এর থেকে বেশি ফজিলত, না, এটা দিনের কথা। এটা আরাফার দিন আর আশুরার দিন। যদি বলি আশুরার দিন উত্তম না আরাফার দিন উত্তম, আরাফার দিন উত্তম, কারণ ওই দিনে বুঝতেই পারছেন কি বিশাল একটা ইবাদত আছে। আর যদি বলা হয় যে জিলহজ মাস উত্তম না মুহররম মাস, জিলহজ মাসের রোজা উত্তম না মুহররম মাসের রোজা উত্তম, মুহররম মাসের রোজা উত্তম। এটা হচ্ছে ফরজ রোজার পর স্থান, এটা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। বেশ, তাহলে বোঝা গেল যে আমরা আশুরার দিনে রোজা রাখব। রুবাইয়ে আর রুবাইয়ে বিনতে মুয়াবিয়ার হাদিস বলছি, তার আগে জানতে হবে যে আশুরার রোজার ইতিহাস কি। আশুরার রোজা আমাদের এই হাসান হোসেনের সঙ্গে কোনো আছে নাকি? হোসেনের সঙ্গে, হোসেন যে শহীদ হয়েছেন তার সাথে কোনো সম্পর্ক আছে নাকি? আমরা রোজা রাখি কি জন্য আশুরার রোজা? ওই পুরনো ইতিহাস। আর এই ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত হোক অথবা না হোক জানি না, জাহিলি যুগেও এই রোজা রাখা হতো, এবং ইসলামেও রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। আমরা আস্তে আস্তে ইতিহাস জানার চেষ্টা করব। রুবাইয়ে বিনতে মুয়াউবিজ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সকালে মদিনার আশেপাশে আনসারদের বস্তিতে বস্তিতে খবর পাঠিয়ে দিলেন যে মান কানা আসবাহা সাঈমান ফালিতিম্মা সাওমাহ ওয়া মান কানা আসবাহা মুফতিরান ফালিতিম্মা বাকিয়াতা ইয়াওমিহ। যে রোজা অবস্থায় সকাল করেছে সে যেন তার রোজা পূর্ণ করে নেয়, আর যে ব্যক্তি রোজা না রাখা অবস্থায় সকাল করেছে সেও যেন তার বাকি দিন পূর্ণ করে, মানে রোজা রাখে। আজকে দিনের গুরুত্ব এত বেশি। রুবাইয়ে বলেন, ফাকুন্না বাদা যালিকা নাসুমু ওয়া নুসাউমু সিবিয়ানানা সিগার, আমরা তারপর হতে ওই রোজা রাখতাম, আশুরার রোজা রাখতাম, এবং আমাদের ছোট ছোট বাচ্চাদেরকেও ওই রোজা রাখাতাম, তাদের জন্য তুলোর খেলনা তৈরি করতাম। ইনশাআল্লাহ ওয়া নাযহাবু ইলাল মসজিদ ফানাজআলু লাহুমুল লু'বাতা মিনাল লাহন, তুলোর খেলনা তৈরি করতাম। বাচ্চাদের জন্য খেলনা ব্যবহার করা বৈধ না অবৈধ? এখানে সাহাবী বলছেন যে আমরা, মহিলা বলছেন যে আমরা আমাদের বাচ্চাদের জন্য খেলনা তৈরি করতাম, তুলোর খেলনা। তুলোর খেলনা যদি মা বাড়িতে ওই পুতুলের পুতুল বানিয়ে দেয় কাপড় দিয়ে কিংবা তুলো দিয়ে, খেলনা জায়েজ। কিন্তু কোন কোম্পানি ব্র্যান্ডওয়ালা পুতুল কিনবেন রবারের, ওটা কি বলে, আর একটা ফাইবার, তারপরে আরো সেই নরম রবার আছে, কিংবা মাটির মূর্তি তৈরি করবেন এবং বা কিনবেন যেটা হুবহু একদম মানুষের মতো মূর্তি, অথবা পশু, এটা জায়েজ কি? এটা জায়েজ না। খেলনা যদি আপনি বাড়িতে তৈরি করে দেন, কাপড়ের মা তুমি যদি তৈরি করে দাও, তাহলে সেই খেলনা ব্যবহার করা বৈধ। রোজা রাখাতাম, খেতে দিতাম না বাচ্চাদেরকে, আর ভোলাবার জন্য যদি খিদেতে ক্লান্ত মা খিদে পেয়েছে, তাহলে কি করতাম, মা আর কিছু সবুর করো, মেয়ে মানে খেলনা কাদের জন্য, মেয়েদের জন্য, তাই না, যে তোমরা আর কিছু সবুর করো, এই জায়গায় নিয়ে খেলা করো, এটা নিয়ে খেলা করো, ইফতারের সময় হলে ঠিক খেতে পাবে। এটা কিসের জন্য জানেন? ট্রেনিং দেওয়ার জন্য। আর আমাদের মারা বলে, না রোজা রাখিস না, শরীর খারাপ হয়ে যাবে, পড়াশোনা হবে না, এ মা আর ওই মা, দুই শ্রেণীর মা, বুঝতে পাচ্ছেন? মা জগতে বহু রকমের আছে, মাছের মা আছে, কোকিল মা আছে, তারপরে আপনার শাশুড়ি মা আছে, আর নিজের মা আছে, সৎ বহু রকমের মা আছে, এই মা আর ওই মা, রোজা রাখিস না শরীর খারাপ হয়ে যাবে বাবা। আর এই মা যে পুতুল তৈরি করে ছেলেকে ভুলিয়ে ভুলিয়ে রোজা রাখায়, আল্লাহু আকবার। তো এই মা আর সেই মা, আমরা রোজা রাখাতাম, তাদের জন্য তুলোর পুতুল বানিয়ে দিতাম, ফাইজা বাকা আহাদুহুম আলা তাআম, তাদের মধ্যে কেউ খানা খাবার খেতে চাইলে, খাবার খাওয়ার জন্য কান্দলে, আতাইনাহুম ইয়াহু ইনদাল ইফতার, এই পুতুল দিয়ে ইফতার পর্যন্ত তাদেরকে কি করতাম, রুখে রাখতাম, যাতে করে খেলনা পেয়ে ভুলে যায় এবং খিদে ভুলে যায়। যাই হোক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুরাইশরা জাহেলিয়াতের যুগে আশুরার রোজা পালন করত। দেখেন, জাহেলি যুগে আশুরার রোজা পালন করত, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জাহেলিয়াতে ওই রোজা রাখতেন। আর ওই দিন ছিল গিলাফ চড়াবার দিন, কিসের, কাবার উপরে গিলাফ চড়াবার দিন। আমাদের দেশে কোন কোন হুজুর বলে, এই সৌদি আরবের বহু বিদাত আছে, তার মধ্যে কাবা ঘরের চাদর চড়ানো, কি বলে এটা, গিলাফ চড়ানো, তার ধারণা যে কোনো ঘরকে কাপড় দিয়ে ঢাকা, এটা ইসলামে নেই, আর সত্যিই নেই। আমাদের না পাথরের তাজিম আছে, না কোনো ঘরের তাজিম আছে, না কবরের উপরে চাদর চড়ানো আছে, আছে নাকি, নেই। তাহলে কাবার উপরে আছে, এটাও বিদাত, এটা অনুমান, মানে কিছু কিছু মানুষ কি করে, বিধান তৈরি করে অনুমান দিয়ে, আন্দাজ দিয়ে, কিন্তু না, জাহিলি যুগেও কি ছিল, এই কাবার শরীফে গেলাফ চড়ানো, এই কাবার শরীফ, অনেকে বলছে শরীফ বলা হবে না, শরীফ কোথায় আছে, শরীফ পবিত্র, যাই হোক, বহু ঝামেলা আছে, কোরআন শরীফ বলা হবে না, শরীফ বলা হবে না, কোথায় আছে শরীফের কথা, শরীফ মানে হচ্ছে কারিম, কারিম মানে হচ্ছে মুকাররাম, সম্মান, তো যদি অনুবাদে বলি, পবিত্র বাংলাতে বলছি, এটা কি অন্যায় নাকি, তো শরীফ বলতে অন্যায় কি, আল্লাহুল মুস্তাআন, কথায় কথায় বিভিন্ন মশলা বেরিয়ে যাচ্ছে। তাহলে গেলাফ চড়ানোটা বিদাত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কাবা শরীফে বিদাত চড়ানো হয়েছে, এ কি বলে, গেলাফ চড়ানো হয়েছে। অতঃপর তিনি যখন মদিনায় এলেন, তখনও তিনি রোজা রাখলেন এবং সকলকে রাখতে আদেশ দিলেন, কিন্তু পরবর্তীতে যখন রমজানের রোজা ফরজ হল, তখন আশুরার রোজা ছেড়ে দিলেন, তখন অবস্থা এই হলো যে যার ইচ্ছা হবে সে রাখবে, যার ইচ্ছা হবে রাখবে না। তার মানে ফরজ থেকে কি হয়ে গেল, সুন্নত হয়ে গেল বা নফল হয়ে গেল, ফরজ থেকে কি হয়ে গেল, নফল হয়ে গেল। তারপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম্মা কাদিমাল মদিনা ওয়াজাদাহুম ইয়াসুমুনা ইয়াওমান, যখন মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন হিজরত করে, এটা কিন্তু রমজান ফরজ, রমজান ফরজ হয়েছে ক হিজরিতে, দ্বিতীয় হিজরিতে। তার মানে যখন এলেন তখন দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে, জিজ্ঞেস করলেন তোমরা কি জন্য এই রোজা রাখছো, এ তো আমরাও রাখি, আমরাও আশুরার দিন রোজা রাখি, তোমরা কেন রাখছো? তো ওরা বলল, হাযা ইয়াউমুন আযীম ওয়া হুয়া ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া আগরাকা আলা ফিরআউন ফাসামা মূসা শুকরা লিল্লাহ, এটা হচ্ছে বিশাল দিন, বিশাল মাহাত্মপূর্ণ দিন, যে দিনে আল্লাহ তাআলা মূসাকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়ে ফেরাউন এবং তার সাঙ্গ পাঙ্গকে নীল নদে, তাই না, কোথায় ডুবিয়েছিলেন, নীল নদ, অনেক অধিকাংশ মানুষ নীল নদে, কানে আঙুল দিয়ে বক্তৃতা করছে নীল নদে, নদী না, নীল নদী না, কোথায়, লোহিত সাগরে, মিশরের ভিতরে লোহিত সাগর আছে, তাই না, ওই লোহিত সাগরে আল্লাহ তাআলা তার কুদরতে, এটা মুজেজা, জোয়ার ভাটা না, যেমন অনেকে আবার বলেছে এই যে আকেলপন্থী, জোয়ার ভাটা না, আল্লাহ তাআলার ইচ্ছা মোসাকে বললেন লাঠি মারো আর পানি দুধার হয়ে গেল, বাস রাস্তা তৈরি হয়ে গেল, আর মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে নিয়ে পার হয়ে গেলেন, আর এদিকে ফেরাউন পেছনে ধাওয়া করেছে তার সাঙ্গ পাঙ্গ নিয়ে, আল্লাহ হুকুম হলো পানি যেমন কা তেমনি হয়ে গেল, তারা ডুবে মরল। সুতরাং পরিত্রাণ পাওয়ার পর মূসা সামা শুকরাল্লিল্লাহ, আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য মূসা আলাইহিস সালাম রোজা রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা আউলা বি মূসা মিনহুম ফাসামাহু আমারা বিসিয়ামে, ওদের চাইতে আমরা বা আমি বেশি হকদার, বেশি অধিকার রাখি যে মূসা আলাইহিস সালামের এই অনুসরণটা করব, আল্লাহর জন্য শুকরিয়া আদায় করব। সুতরাং তিনি রোজা রাখলেন এবং তার রোজা রাখতে আদেশ দিলেন, কতদিন পর্যন্ত, রমজান ফরজ হওয়ার আগে পর্যন্ত। আচ্ছা, এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মূসা স্মৃতি পালন করার ব্যাপারে তোমাদের চাইতে আমি বেশি হকদার, সুতরাং রোজা রাখলেন। বলাই বাহুল্য যে উক্ত আদেশ ছিল মুস্তাহাব, যেমন মা আয়েশার উক্তিতে স্পষ্ট। তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকে আশুরার দিন, এর রোজা আল্লাহ তোমাদের উপর ফরজ করেননি, তবে আমি রোজা রাখছি, সুতরাং যার ইচ্ছা সে রোজা রাখবে, যার ইচ্ছা রাখবে। এটা কখনকার কথা, রমজান ফরজ হওয়ার পরে, এটা রমজান ফরজ হওয়ার পরের কথা। আচ্ছা, হতে পারে যে কুরাইশ জাহিলি যুগে রোজা রাখত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, মানে নবী হওয়ার আগেও রোজা রাখতেন, তারপর যখন নবী হন তখন ছেড়ে দেন, রোজা রাখেননি, এমন হতে পারে। ফালাম্মা হাজার আলিমান্নাহু কানা মান শরিয়াতে মূসা, তারপর যখন হিজরত করলেন তখন জানলেন যে মূসা রেখেছেন, তারপর তিনি রাখতে শুরু করলেন, মদিনায় এসে আবার রাখতে শুরু করলেন এবং রাখতে হুকুম দিলেন, তারপরে যখন রোজা, রমজানের রোজা ফরজ হলো, তখন আবার সেটা কি হয়ে গেল, নফল হয়ে গেল। এইভাবে বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে। আবু কাতাদা, হ্যাঁ, তারপর যখন জানতে পারলেন, এটা কিন্তু তার জীবনের শেষ বছরে, শেষ বছরে জানতে পারলেন, দেখেন ব্যাপারটা কেমন আসছে ইতিহাস, আসুরার ইতিহাস না জানলে গোলমাল হয়ে যাবে, যে মানে পরস্পর বিরোধী মনে হবে। শেষ বছরে যখন জানলেন যে ইহুদিরা এই দিনটাকে শুধু রোজা রাখে না, কি করে, ঈদ বলে পালন করে, ঈদ বলে পালন করে, ওই দিনে সেই দিনটাকে এমন তাজিম করে, সাজগোজ করে, যেমন ঈদের দিনে মানুষ করে, তো তাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা তো এই দিনটাকে ঈদ পালন করছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বিষয়ে নির্দেশ আসতো না তখন আহলে কিতাবের অনুসরণ করতেন, তাই না, যেমন কিবলার ব্যাপারে আর অনেক ব্যাপারে আছে, তেমনি এখানেও মূসা আলাইহিস সালামের অনুকরণে ইহুদিদের মতো রোজা রাখলেন, যদিও এই খবর জানার আগে তিনি রোজা রাখতেন। তারপর যখন বলা হলো যে ইহুদিরা যখন রাখছে, আর শুধু ইহুদিরা না, খ্রিস্টানরাও এই দিনে সম্মান করে, ভাই ঈসা আলাইহিসসালাম বলেছেন, মানে পরস্পর পরম্পরাগত ভাবে এই খবর ছিল যে মূসা আলাইহিসসালাম কোন দিন নাজাত পেয়েছেন। তো যখন ওরা রোজা রাখে, ওরাই এই দিনটাকে শুধু রোজা রাখছে না বরং ঈদ রূপে পালন করছে। বলা হয়েছে যে কেউ কেউ রোজা রাখতো, কেউ কেউ রোজা না রেখে, কারণ রোজা রাখলে তো ঈদ পালন হয় না, ঈদের দিন হচ্ছে খাওয়ন ভোজনের দিন, তো কেউ কেউ ওইভাবে ঈদ খুশি পালন করত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর পেলেন বা জানলেন তাদের পরিবেশ থেকে, তখন তিনি বললেন, লাইন বাকীতু ইলা কাবিদ কাবিলিন লা আসুমান্নাতাসে, যদি আমি আগামী বছর পর্যন্ত বাঁচি, মানে আগামী আশুরা পর্যন্ত বাঁচি, তাহলে 9 তারিখে রোজা রাখব। এখন কেন? যেহেতু ওদের বিরোধিতা করার জন্য, যাতে ওদের কি অনুরূপ্য না হয়ে যায়, ওদের সাদৃশ্য না হয়ে যায়, তার জন্য বললেন যদি আমি বেঁচে থাকি তো আগামী বছরে 9 তারিখে রোজা রাখব। তাহলে আগামী বছরে 10 তারিখে রাখবো না 9 তারিখে রাখবো, তাই না? মানে ইহুদিরা 10 তারিখে রাখবে আর আমরা 9 তারিখে রাখবো, এটা উদ্দেশ্য? এটা অনেকে বুঝেছেন, অনেক আলেম আবার এটাও বুঝেছেন যে তাদের বিরোধিতা করার জন্য আসলে 10 তারিখে না রেখে 9 তারিখে রাখতে হবে, কারণ 10 তারিখে রাখলে ওদের মতো হয়ে যাবে। কিন্তু না, অন্যান্য বর্ণনাতে পরিষ্কারভাবে এসেছে যে 9 তারিখ এবং 10 তারিখ আমি রোজা রাখবো। যাই হোক, ফজিলতটা বলি তারপরে মশলা বলছি। আবু কাতাদা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখা প্রসঙ্গে জিজ্ঞাসিত হলে তিনি বললেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহ ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা, আমি আশা করি যে উক্ত রোজা, আশুরার রোজা, বিগত 1 বছরের পাপ রাশি মোচন করে দেবে। সব মুসলিম শরীফের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াসুইলা আন সিয়ামি ইয়াউমি আশুরা ফাকালা মা আলিমতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামা ইয়াউমান ইয়াতলুবু ফাযলাহু আলা আল-আইয়ামি ইল্লা হাযাল ইয়াউম ওয়ালা শাহরান ইল্লা হাযাশ শাহর ইয়ানি রমাদান। ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজার পর আশুরার দিন ছাড়া কোন দিনকে অন্য দিন অপেক্ষা মহত্বপূর্ণ মনে করতেন না। তো অতএব মাহাত্মপূর্ণ আশুরা দিনের রোজা। এক বর্ণনায় আছে এই রোজা 1 বছরের রোজার সমান, এই রোজা 1 বছরের রোজার সমান। দেখেন, এটা হয়তো নতুন লাগবে অনেককে। আমরা জানি যে 1 বছরের গোনা মাফ করে দেয়, আর এখানে বলা হচ্ছে, ইবনে হিব্বানের একটা বর্ণনায় আছে যে এই রোজা 1 বছরের রোজার সমান। আল্লাহ আকবার। অবশ্য যে ব্যক্তি আশুরার রোজা রাখবে তার জন্য আর একদিন আগে 9 তারিখে একটি রোজা রাখা সুন্নত, যেহেতু ইবনে আব্বাস বলেছেন, ইয়াউম আশুরা আমার আবি সিয়ামিহি কাল ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। দেখেন, এই দিন ইহুদি এবং খ্রিস্টানরাও তাজিম করে। ফাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা কানাল আমাল মুকবিল ইনশাআল্লাহ সুমনা ইয়াউমাত তাসে, আগামী বছর আমরা 9 তারিখেও রোজা রাখবো। তো কালা ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী বছর আসার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। কয়েক মাস পরেই, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে কোন মাসে? রবিউল আউয়াল মাসে, মুহররম সফর রবিউল আউয়াল, কোথায়? মুহররম আসার আগেই তার ইন্তেকাল হয়ে গেল। সুতরাং বোঝা গেল কি, যে শুধু আশুরার দিন রোজা রাখা ঠিক না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা 9 তারিখে রোজা রাখব। হ্যাঁ, আর ইবনে আব্বাসের একটা হাদিস আছে, বলেছেন তোমরা 9 ও 10 তারিখে রোজা রাখো। পক্ষান্তরে অনেকে মনে করে, এবং সৌদি আরবে দেখছি ভালো প্রচলিত আছে, তারাও খোতবাতে খোতবাতে অনেকেই খোতবা দিচ্ছেন এবং প্রচারেও দেখছি, তারা অনেকে মনে করেন যে এই রোজা 3 ভাবে রাখা যায়। নম্বর 1, যেটা উত্তম, সেটা হচ্ছে 9, 10, 11। নম্বর 2, 9, 10, আর নম্বর 3, 10, 11। হয় একদিন আগে একটা রাখো, না হয় একদিন পরে রাখো, না হয় 3 দিনই রাখো। এই 3 ভাবে বলে যে যেভাবে রাখবে চলবে, কিন্তু হাদিস সেটাকে সমর্থন করছে না। বা জয়ীফ হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, তোমরা একদিন আগে বা একদিন পরে একটি রোজা রাখো। ইবনে খুজাইমার এই হাদিস সহি নয়। তোমরা এর একদিন আগে একটি এবং একদিন পরেও একটি রোজা রাখো, জাদুল মাদের একটা হাদিস আছে, সেটাও সহি নয়। এছাড়া অনেকে 9 তারিখে আশুরার দিন বলে মনে করেছেন, যেমন আগে বললাম, যে অনেকে মনে করেছেন যে লাসু মান্নাতাসে মানে 9 তারিখেই আশুরা রোজাটা কয় তারিখে রাখবো, 9 তারিখে, তাহলে বোঝা গেল 9 তারিখটাই হচ্ছে ফিক্সড, আর অন্য তারপরে বা তিন দিন এসব কথা সহি না। একদম ফিক্সড হলো কি যে 9 এবং 10 তারিখে রোজা রাখতে হবে। বলা বাহুল্য 9 ও 10 তারিখে রোজা রাখা সুন্নত, পক্ষান্তরে কেবল 10 তারিখে রোজা রাখা মাকরুহ, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের বিরোধিতা করতে বলেছেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার প্রতিকূল। অবশ্য কেউ কেউ বলেন মাকরুহ নয়, তবে কেউ একদিন কেবল আশুরার দিন রোজা রাখলে পূর্ণ সওয়াবের অধিকারী হবে না, দুই দিন রোজা রাখলে তবে পূর্ণ সওয়াবের অধিকারী হবে, আর যদি শুধু একদিন রাখে তাহলে মাকরুহ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা পূরণ করল না কোনো রকম, কিংবা কোনো অসুবিধা ছিল রাখতে পারল না, তাহলে সে সওয়াব পেয়ে যাবে। আচ্ছা, এবারে প্রশ্ন হবে যে হুজুর 9-10 তারিখ আমাদের দেশের হিসাবে নাকি মক্কা মদিনার হিসাবে? এটা তো প্রত্যেক ব্যাপারেই আছে, জানেন আরাফার দিন নিয়ে কত মাতামাতি হলো, মক্কার সাথে আরাফার রোজা রাখবো, আরাফার হিসাবে রোজা রাখবো নাকি আমাদের দেশে আরাফা, আমাদের দেশে আরাফার ময়দান কোথায় আছে, তোমার দেশে কোরবানির ময়দান কোথায় আছে, যেখানে কোরবানির ময়দান আছে সেখানেই আরাফার ময়দান আছে, কোরবানি করবে নিজের দেশে চাঁদ হিসাবে আর আরাফা করবে, কারণ আরাফা হাজিরা যায়, আর ভাই আরাফা হাজিরা আরাফায় যখন যায় সেই সময়ের সাথে কি সারা বিশ্বে মিলবে? কেউ কেউ বলছে একদিনে একদিনে কিয়ামত হবে, একদিনে কিয়ামত হবে তো ঈদ কেন একদিনে হবে না, আরাফা কেন একদিনে হবে না? আচ্ছা, আপনারা কেউ বলতে পারেন কোন শিক্ষিত মানুষ কিয়ামত একদিনে হবে? হাদিসে এসেছে জুমার দিন কিয়ামত হবে, কিন্তু সত্যিই কি কিয়ামত তো সারা পৃথিবী, সারা পৃথিবী যখন ভূমিকম্প হয় সারা পৃথিবী কাঁপে? অনেকে বলে কি যে ভূমিকম্প যখন হয় না তখন ওই যে ফেরেশতার কাঁধে ফেরেশতাটা আছে পৃথিবীটা থাকে কান বদলায়, কেউ বলে না ওই কি বলে এড়ে গরু সিংহের মাথায় পৃথিবীটা আছে, সিং পাল্টায় যেমনি পাল্টায় অমনি পৃথিবীটা কেঁপে ওঠে। তো শুধু শাহ আলমের দেশটা কাঁপবে আর কাজলের দেশটা কাঁপবে না, এরকম হবে নাকি? পৃথিবী তো একটাই, এক পৃথিবীতে সকল দেশ আছে। এই কদিন আগে বাংলাদেশে বা আমাদের দেশে ভূমিকম্প অনুভূত হলো, এখানে হয়েছে কত দেশে ভূমিকম্প হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবী, আপনারা সৌদি আরব থেকে টের পেয়েছেন? তাহলে সারা পৃথিবী ব্যাপার না, কিন্তু কেয়ামত যখন হবে তখন সারা পৃথিবীতে একসাথে হবে, তাই না? সেটা জুমার দিন হবে বলে হাদিসে এসেছে, কিন্তু সারা পৃথিবীর সকল অংশে সেই সময় যে সময়ে প্রথম সিঙ্গারে ফুৎকার করা হবে সেটা সময় তো একটাই, তা সেই একই সময়ে কি সারা পৃথিবীতে শুক্রবার থাকবে? বলেন আপনারা জ্ঞান করে বলেন, সারা পৃথিবীতে একই সময়ে শুক্রবার থাকবে না। অতএব বার হিসাবে একবারেই কেয়ামত হবে না, সময় হিসাবে হবে, আর আমাদের ইফতারি সময় হিসাবে একসাথে অসম্ভব, একসাথে ইফতারি হবে না, একসাথে তাহাজ্জুদের নামাজ হবে না, তাই না? এই যে এখন এখনো কোনো সময়ে কোনো জায়গাতে মাগরিবের আজান হচ্ছে আর কোনো জায়গাতে তাহাজ্জুদের নামাজ হচ্ছে, ঠিক না ভুল? তো এগুলো তো জ্ঞান করতে হয়, এই জন্য দলিল অনুযায়ী চলেন, দলিল অনুযায়ী চলেন, বলে 8 তারিখে আরাফাতের রোজা রাখবো আর 10 তারিখে কোরবানি করবো, তা 9 তারিখটা কোন দিন? তাহলে যে মাঝখানে 9 তারিখটা একটা গ্যাপ পড়ছে এটা কোন দিন? তো অনেকের অনেক রকম কটাক্ষ বহুমান, বেশিরভাগ যারা জেনারেল শিক্ষিত তারা এই নিয়ে বেশি মাতামাতি ঝগড়া ঝামেলা ফাসাদ লাগিয়ে রেখেছে, আল্লাহুল মুস্তাআন, আর এইভাবে নিয়ে বলছে না সৌদিয়ার সাথে করবো, তো সৌদিয়ার সাথে সৌদিয়ার আগে যদি কোনো জায়গায় চাঁদ হয় বুঝি তারা ঈদের দিনের, তাদের তো ঈদ হচ্ছে তো এ নিয়ে ঝামেলা আছে, তো ঈদের দিন রোজা রাখবে না, বলছে না তাহলে ওরা রোজা রাখবে না, ওরা 8 তারিখে রাখবে, তাহলে ওরা আর এরা পার্থক্য কেন হলো? আজ থেকে 25-30 বছর আগে তোমার বাপ দাদারা কোন দিনে আরাফাতে রোজা রাখতো? তোমার দেশে চাঁদ হিসাবে রাখতো নাকি মক্কা মদিনার সাথে রাখতো? তাহলে তারা কি তখন জানতো না বলে তারা চাঁদ হিসাবেই 9 তারিখে রোজা রাখতো? তো সেই হিসাবে চলো না, সমস্যা কি আছে? নতুন মশলা খাড়া করার কোনো প্রয়োজন পড়ে না। বেশ, শেষকালে যেটা জানতে হবে যে এই দিনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে, খুব দুঃখজনক ঘটনা ছিল, যেটা ইজিদের ইচ্ছা ছিল না যে হত্যা করা হোক, তার ইচ্ছা ছিল বশ্যতা স্বীকার করুক। তো যাই হোক, সাহাবিদের মাঝেও বহু ভুল ভ্রান্তি, ভুল বুঝাবুঝিতে বহু যুদ্ধ বিগ্রহ আপনার কি হয়েছে, যুদ্ধ বিগ্রহ ঘটে গেছে। তো তার জন্য আমাদের সেসব ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। কিন্তু যেটা ঘটে গেছে দুঃখজনকভাবে শহীদ হয়েছেন, তার জন্য কি আমাদের দিন পালন করতে হবে? যদি ওই দিনে শহীদ হয়েছেন বলে আমাদের দিন পালন করতে হয়, তাহলে বলুন কোন দিনটা বাদ যাবে যে পালন করা? বলুন হোসেন, হোসেন রাজি আল্লাহ তাআলা আনহু থেকেও বড় কেউ ছিলেন, তাই না? আলী একদিনে ইন্তেকাল করে, আলীও শহীদ হয়েছেন, তাই না? আলীকেও হত্যা করা হয়েছিল, আলীও শহীদ হয়েছেন, ওমারও শহীদ হয়েছেন। তাহলে দেখবেন খেয়াল করে, একদিন না একদিন কারো মৃত্যুর দিন অথবা শহীদ হওয়ার দিন আছে, তাহলে দিন পালন করতেই থাকেন। অতএব এসে গেল আবার সেই মহররম মাহিনা, ত্যাগ চাই মরসিয়া, ক্রন্দন চাহি না, ত্যাগ চাই। যেটা করণীয় আছে সঠিকভাবে সেটা করো, আর হাই হোসেনা করে কোনো লাভ নেই। এমনিতে আপনারা জানেন মানুষ মারা গেলে তার শোক পালনে মাতম করে কান্না করা কি না যায়? যে এখন বর্তমান সামনে মরা আছে, সেই লাশকে সামনে রেখে কান্না করা, মাতম করে কান্না করা কি হায় হায় হায় গো আমার, হায় রে আমার মনে, আমার সাত কোদালের মনে, হায় রে আমার 17,000 ধন, হায় আমার অমক ছিল আমার কপালে, এরকম করে মাতম করে কান্না করা কি? মেয়েদের সেদিন একটা মেয়ের কান্না শুনলাম এক জায়গাতে, 24 পরগনা সম্ভবত, তার ছেলে মারা গেছে। ওই যে এখন তো বুঝতেই পাচ্ছেন যে ভোটাভুটি পঞ্চায়েত অমক নেই, আমাদের বাঙালির রাজনীতিতে কি আলু আলু রাজনীতি, এইভাবে ছুড়ে দেবে ধাই করে গিয়ে বাস্ট হবে, আবাস তাই না? এই বোমার রাজনীতি, ছেলে মারা গেছে তো সে কানছে, মনে হচ্ছে না কোন হুজুর যেমন সুর লাগিয়ে ওয়াজ করে না, ঠিক ওই রকম, ও আমার বাছা ধন গো কানছে। তো এই মাতম করে কান্না করা বা বিলাপ করা যাকে বলে, এটা সামনে লাশ আছে তখনও জায়েজ না। তাহলে লাশ নেই, এ কোন কত বছর আগে যিনি ইন্তেকাল করেছেন তার শোকে, কেবল তার শোকে, আর তার থেকে উত্তম হাসান বলেন, আলী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের জন্য তো এরকম করা হয় না। তাহলে কেন একটা দিন এটা? হ্যাঁ, তা বলতে চাচ্ছি যে হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ, তার শহীদের সাথে এই আশুরার কোনো সম্পর্ক নেই। যারা সত্যপক্ষে খাঁটি মুসলমান, তৌহিদবাদী মুসলমান, শিয়া মুসলমানরা তাদের দেখে দেখে বেরেলি মুসলমানরা করে, কিন্তু সেটা সঠিক পথ না। সঠিক পথ হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মত, যেটা সহিহ হাদিস ভিত্তিক মত, সেটা হচ্ছে মুহররমের মাসের তাজিম করতে হবে, পবিত্র মাস, তা সেই মাস পালন করতে হবে কিভাবে? কিভাবে? রোজা রাখার মাধ্যমে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে হয় না হয় না? হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে হয় কিভাবে? প্রত্যেক সোম ও বৃহস্পতিবার রোজা রেখে করেন। হালুয়া খাওয়ার বেলায় আছে আর দাঁত ভাঙার বেলায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙেছিলেন এই দিনে হালুয়া খেয়েছেন, তো এই জন্য হালুয়া পাকিয়ে খায় অনেক লোকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভাঙার পরে না হালুয়া খেয়েছে, তুমি দাঁতটা ভাঙো আগে, কিসের জন্য দাঁত ভেঙেছে? দাঁত ভাঙার বেলায় নেই হালুয়া খাবে, মিঠা সুন্নত বলে একে। সুতরাং যেভাবে পালন করা দরকার মাসটাকে, সেভাবে পালন করতে হবে। আশুরা পালন করুন, কিন্তু হোসেনের জন্য না, আর হোসেনের শহীদ হওয়ার সাথে সম্পর্ক না, মুসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক। যেদিন সেই দিনে এই আশুরার দিনে তিনি মুক্তি পেয়েছিলেন ফেরাউনের কবল থেকে, সুতরাং শুকরিয়া আদায় করার জন্য। আর আমরা রোজা রাখি কার অনুসরণে? মুসার অনুসরণে না, কার অনুসরণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে রোজা রাখি। আর এতে আমরা কি মনে করি যে এক বছরের গোনা মাফ হয়ে যাবে, তাই না? সুতরাং এক বছর নামাজ রোজা না করলে আমাদের সমস্যা হবে না, এই জন্য আমরা আশুরার দিনে রোজা রেখে নেব, তাই না? নাকি না বলছেন? না তা না। তাহলে কোন গোনা মাফ হবে? সাগিরা গোনা মাফ হবে। খবরদার, অনেক খুশনসিব আছে আমার কাছে, হোয়াটসঅ্যাপে প্রশ্ন আছে, হুজুর এই করলে যে এক বছরের মাপ, ওই করলে এক সপ্তাহের মাপ, তাহলে তো এগুলো করলেই হয়, বাকি সমস্ত গোনা মাপ হয়ে যাবে। কিন্তু তারা খবর রাখে না যে কোন গোনা মাপ। এমন কিছু গোনা আছে যে তওবা করলে তবে মাপ হবে, না হয় মাপ হবে না। শাহ আলম এমন কোন গোনা আছে যে তওবা করলেও মাফ হবে না, তার আগে শর্ত আছে, সেই শর্ত পালন করলে তবে হবে। যেমন বান্দার হক যদি মেরে থাকি, তওবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও, যদি যত বলি কেন মাফ হবে না, আল্লাহ কি বলবেন? ওই যার অন্যায় করেছ, যার হক মেরেছ, যার অধিকার কেড়ে নিয়েছ, তার অধিকার আগে দাও ফেরত, তার কাছে ক্ষমা চাও, হয় ফেরত দাও না হয় ক্ষমা চাও, যদি ক্ষমা দেয় তাহলে আমি তোমাকে ক্ষমা করব। এবারে বাদশাহ নামদার বলে, হুজুর তাকে যদি না পাই, বাদশাহ এসছে না আসেনি, যদি তাকে না পাই তাহলে কি করব? হ্যাঁ, যদি না পান তখন আলাদা ব্যাপার, তখন আল্লাহর হাতে আছে, তাই না? সুতরাং শুধু তওবা করলেই হবে না। আর আমরা যে রোজা রাখছি যে মাস কি বলে আপনার ক্ষমা পাওয়ার জন্য, তো এই ক্ষমা পাওয়ার ব্যাপারটা আমরা এই হিসাবেই রাখবো যে আমাদের এক বছরের গোনা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা মশলা মনে পড়লো, অনেকে প্রশ্ন করছেন যে হুজুর এই দুই দিনে যদি আমার রমজানের কাজা রোজা রাখি তাহলে কি এক ঢিলে দুটো পাখি শিকার হবে? এই দিনে যদি আমি রমজানের দুটো কাজা রোজা আছে রাখি তাহলে কি আমার দুটোই হবে? দুটো নিয়তে কি একটা রোজা রাখা যায়, একদিন রোজা রাখা যায়? দুটো নিয়তে যদি নামাজ পড়া হয় যে আমি তাহিয়াতুল মসজিদ পড়ছি, জোহরের সুন্নত পড়ছি, হবে নাকি? না। তেমনি যদি বলে আমি রমজানের কাজাও রাখছি আর আশুরার রোজা রাখছি, হবে নাকি? না, দুটোর মধ্যে একটা নিয়ত করতে হবে। হ্যাঁ, কাজার নিয়তে যদি এই দিনে রোজা রাখেন কাজা হবে, আর আশুরার রোজা আল্লাহ তাআলা যেহেতু এই দিনে সওয়াব আছে, হতে পারে আল্লাহ সওয়াব দেবেন। অতএব কাজা রোজা এই দিনে রাখলে আশা করা যায় যে আপনি নফলের সওয়াবটাও পেয়ে যাবেন, কিন্তু নিয়ত কি হতে হবে? কাজার নিয়ত হতে হবে। আর যদি দুটো নিয়ত করেন কিছুই হবে না, আর যদি আশুরার নিয়ত করেন কাজা হবেই না, ঠিক আছে? তো এই একটা মশলা ছিল। আর বললাম যে সম্পর্ক নেই হোসেনের সাথে, তার পূর্বে মহানবী সাল্লাম, বরং তার পূর্বে মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি এই দিনে রোজা রেখেছেন। আর এই দিনে শিয়া সম্প্রদায় যে মাতম ও শোক পালন, মুখ ও বুক চিড়ে, গালে থাপ্পড় মেরে, রক্তাক্ত করে, চুল জামা ছিঁড়ে, পিঠে চাবুক মেরে, আত্মপ্রহার করে যে শোক পালন করে থাকে, প্রদর্শন করে থাকে, ছোট ছোট বাচ্চাদের মাথাকে ব্লেড দিয়ে চিড়ে দিচ্ছে, দেখেছেন আপনারা? তা জঘন্যতম বিদাত, সুন্নাতে এসবের কোনো ভিত্তি নেই। অনুরূপভাবে এই দিনে নিজ পরিবার পরিজনের ওপর খরচ বৃদ্ধি করা, মানে এই দিনটাকে পরব মনে করা, আমাদের দেশে দেখেছেন অনেকে পানি পান করায়, অনেকে পানি পান করায়, কেন আজকের দিনে পানি? ওই যে গো কারবালার ময়দানে পানি না খেয়ে সাহাবারা কত কষ্ট করেছেন, ছোট বাচ্চারাও পানি পায়নি, কি নদী যেন, ফোরাত নদীতে, ফোরাত নদী আর মানে আগলে রেখেছিল, নামতে দেয়নি, শেষকালে হোসেন পানি পান করতে গিয়েও পানি পান করেনি, আর সীমার তাকে এসে হত্যা করলো, ইত্যাদি ইত্যাদি ইতিহাস। আর সর্বনাশ করেছে আমাদের একটা, আমাদের দেশের একটা উপন্যাস, সেই উপন্যাসটাকে আমাদের দেশের শিক্ষিত সমাজের মানুষরা ইতিহাস মনে করেছে। কি উপন্যাসটার নাম? বিষাদ সিন্ধু, কার লেখা? মোশাররফ হোসেন। সর্বনাশ করে দিয়েছে ভাষা, সত্যি ভাষা, উপন্যাস উপন্যাসই, কিন্তু অনেক শিক্ষিত মানুষ এটাকে কি মনে করে? ইতিহাস। উপন্যাস ইতিহাস হতে পারে না, ইতিহাস থাকবে যেটা বাস্তব, যেটা ঘটেছে সেইটা। আর উপন্যাসে কি থাকে? উপন্যাসে রং থাকে, সেখানে প্রেম প্রীতি ভালোবাসা রোমান্স থাকবেই থাকবে। আর আপনি যদি পড়েন ইতিহাস, ওই বিষাদ সিন্ধুর প্রথম থেকেই মুয়াবিয়ার পেশাব জ্বালা থেকে শুরু হলো, তারপর বলল বিয়ে করতেই হবে, আর কি কি কি সব যত আছে ইতিহাস, না এইখান থেকেই সর্বনাশ হয়েছে, ওই বিষ খেয়ে মারা, কে আর কি, আল্লাহুল মুস্তাআন। খবরদার এই বই পড়বেন না, আর যদি কেউ পড়ে থাকেন এটাকে ইতিহাস মনে করবেন না, সঠিক ইতিহাস হচ্ছে আলাদা। তো অনেকে পানি পান করায়, শরবত করে পান করায় যে আজকের দিনে তারা, না এসব হচ্ছে বিদাত, এসব হচ্ছে বিদাত। অনেকে খানা তৈরি করে খায় এবং পরবের মতো পালন করে, দান খয়রাত করে, বিশেষ করে শরবত পানি দান করা, কলপ ব্যবহার করা, ওই দিনে আবার কলপ ব্যবহার করা যায় না কেন, তেল সুরমা মাখে বা তেল মাখে সুরমা ব্যবহার করে, এই সব বিদাত, এই সকল বিদাত। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনিরাই আবিষ্কার করেছে, যারা ডেকে নিয়ে গিয়ে খুন করলো হোসেন রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হয়েছিল, তাই না? তাকে ডাকা হয়েছিল যে আপনি আসুন এখানে, তারপরে ওখানে ডেকে নিয়ে যাওয়ার পরে শেষকালে ধোকাবাজি করে তাকে শহীদ করলো তারা। সুতরাং এই বিদাতের দিকে খবরদার, আপনার দেশে যারাই আছে তাদেরকে সতর্ক করুন যেন কোনোভাবে এই হিসাবে দিনটাকে পালন না করে, বরং এই হিসাবে করে যে আজকের দিন বা 9 ও 10 তারিখে তোমরা রোজা রাখো। আর এই রোজা রাখার সম্পর্ক হোসেনের সাথে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর আমাদের লাভ হবে, 1 বছরের গুনাহ মাফ হবে। আর একটা বর্ণনা মতে এই একটা রোজা 1 বছরের রোজার সমান যেমন বলা হলো। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যে দিন যেভাবে পালন করতে হয় সুন্নাহ তরিকা ছাড়া, যদি আমরা জানি যে প্রত্যেক ইবাদত কবুল হবে দুটো শর্তে, প্রথমত তৌহিদবাদী হতে হবেই, শিরিক হলে পরে ইবাদত কবুল হবে না। আর দুটো শর্ত আছে, সেই শর্তের ভিত্তিতে ইবাদত কবুল হবে। প্রথম শর্ত হলো কি? ইখলাস, বিশুদ্ধতা। কার জন্য করব আমরা? কেবল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। আর 2 নম্বর শর্ত কি? তরিকায়ে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রোজা রেখেছেন, তাই না? না, তাহলে রাখবো না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার জন্য তিনি এই করেছেন না, তার প্রশ্নই আসে না। তার আগে তো তিনি এ পৃথিবী ছেড়ে চলে গেছেন। অনেকে বলে চলে গেছেন, উনি পর্দা নিয়েছেন। হ্যাঁ, ঠিকই আছে, যাই হোক, কবরে জীবিত আছেন, কবরে জীবিত আছেন, কিন্তু এই পার্থিব জগৎ আমার আপনার মতো জগতের মতো জগৎ নয়। সুতরাং তাঁর তরিকা অনুযায়ী আমরা ইবাদত পালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন। আল্লাহর কাছে আমরা কামনা করি মুক্তির কামনা। আর পূর্ববর্তী ইতিহাসে বিভিন্ন দেখবেন, আপনি ইয়াজিদকে গালি দিচ্ছে, কেউ সাহাবাদের মুয়াবিয়াকে গালি দিচ্ছে, তো এগুলো যেন আমরা না করি, কারণ তারা নিজস্ব ইজতিহাদে যে যে ভুল করে গেছেন সেই ভুলের অনুযায়ী আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, যেহেতু তারা তৌহিদবাদী। আর তাদের ভুল নিয়ে সমালোচনা করতে গিয়ে আমরা যেন নিজেদের আমলের ক্ষতি না করি। আমরা তাদের রক্ত থেকে আমাদের হাতকে বাঁচিয়েছি, তাই তো? আমরা অনেক দূরে, তাদের রক্ত ক্ষরণে আমাদের হাত নেই, রঞ্জিত নয়। সুতরাং তাদের ভুলে আমাদের মুখকে ব্যবহার করব না, মুখকে ওই রক্তে রঞ্জিত করব না, যার সমালোচনা করলে বিশাল ক্ষতি। যাদের জন্য সাহাবী, বিশেষ করে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহু আকবার, কি বিশাল সার্টিফিকেট আল্লাহ দিয়ে রেখেছেন কোরআনে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুতরাং আমরা যেন এই সার্টিফিকেটটাকে ক্যান্সেল করে না দিই বা ছিঁড়ে ফেলে না দিই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।